السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আমাদের আলোচ্য বিষয় হল তাহিয়াতুল মসজিদ, মসজিদ সেলামের নামাজ। মসজিদ একটা ইবাদতের জায়গা, আল্লাহর ঘর। এই ঘর এলে এই ঘরে একটা তাজিম আছে, এই ঘরকে নোংরা করা যাবে না, নোংরা হয়ে আসা যাবে না, নোংরা কাপড় পরে আসা যাবে না, গায়ে দুর্গন্ধ নিয়ে আসা যাবে না, মুখে দুর্গন্ধ নিয়ে আসা যাবে না, এই ঘরকে সুগন্ধময় করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেই ঘরের তাজিম আছে, সুতরাং সেই ঘরে যখন আসবেন, কোন কাজে এলেন বেরিয়ে গেলেন আলাদা কথা, কিন্তু যদি বসার ইচ্ছা হয়, যদি বসতে হয়, তাহলে উচিত হল যে আপনি কি করবেন, বসার আগে দুরাকাত নামাজ পড়বেন, বসার আগে দুরাকাত নামাজ পড়বেন, যে কোনো নামাজ। যদি কোনো নামাজ থাকে তো ভালো কথা, যেমন ফরজ নামাজ পড়তে হলো, ফরজ নামাজ পড়ে বসে গেলেন, সুন্নতে মুয়াক্কাদা যাকে বলে সেটা যদি থাকে তাহলে আপনি সেই নামাজ পড়ে আপনি বসে যাবেন। কিন্তু যদি কোনো নামাজ না থাকে তাহলে তাহিয়াতুল মসজিদ, বিশেষ করে মসজিদের নামাজ, আপনাকে দুরাকাত পড়ে বসতে হবে, এটাই হল সুন্নত। এই নামাজের জন্য কিন্তু কোন সময় অসময় নেই। আপনারা জানেন যে যে যে সময়ে নামাজ পড়া নিষেধ, কোন নামাজ, ফরজ নামাজ, কোন সময় নিষেধ না। আপনি আপনার ফরজ নামাজ বাকি আছে, আপনি উঠবেন, উঠে জামাত পাননি, মসজিদের জামাত শেষ হয়ে গেছে, আপনাকে একা পড়তে হবে, তখন কি আপনি টাইম দেখবেন নাকি সূর্য উঠছে না ডুবছে না মাথার উপরে এসব দেখবেন না? কোন টাইম খেয়াল না করে আপনি ফরজ নামাজ পড়েন। তেমনি এক প্রকার নামাজ আছে যাকে কারণ ঘটিত নামাজ বলে, আসসালাওয়াতু জাতুল আসবাব, কারণ ঘটিত নামাজ, কোন কারণ হলে সেই নামাজ পড়তে হয়। যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে এলে এবং বসার ইচ্ছা করলে পড়তে হয়, উজু করেছেন, উজু করার পরে তাহিয়াতুল উজু, দুরাকাত পড়তে হয়, তাওয়াব করলেন, তাওয়াব শেষে দুরাকাত তাহিয়াতুল তাওয়াব পড়তে হয়। এগুলো কারণ ঘটিত নামাজ, এগুলো সময় দেখতে হবে, এগুলোর সময় দেখা দরকার নেই। আর সময় দেখতে হবে কখন, যখন আপনি সাধারণ নফল নামাজ পড়বেন, আপনার ইচ্ছা হল নফল নামাজ পড়বেন, তখন আপনাকে দেখতে হবে যে সূর্য কোথায় আছে, আসরের পরে কি না, ফজরের পর কি না, ফজরের পর নামাজ নিষেধ, আসরের পর নামাজ নিষেধ, তাই না? যদি আপনি আসর পড়ে নেন নামাজ নিষেধ, ফজর পড়ে নেন নামাজ নিষেধ, তেমনি সূর্য উঠছে সে সময় নামাজ নিষেধ, কোন নামাজ, নফল নামাজ, সাধারণ নফল। সূর্য মাথার উপরে আছে সেই সময় নফল পড়তে পারেন না, সূর্য ডুবছে সেই সময় আপনি নফল পড়তে পারেন না, বাকি ফরজ নামাজ পড়তে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাআতান মিন সালাতিল আসরি ক্বাবলা আন তাগরুবাশ শামস ফাকাদ আদরাকাল আসর, যে ব্যক্তি সূর্য ডোবার আগে আসরের এক রাকাত নামাজ পেল সে আসরের নামাজ পেয়ে গেল। তার মানে কি, সূর্য ডোবা কালেও আপনি নামাজ পড়বেন, তিন রাকাত হয়েছে, বাকি এক রাকাত সূর্য ডোবার পরে, কি বলে আপনার, সূর্য ডুবছে সেই অবস্থায় সূর্য ডোবার আগে মাত্র এক রাকাত পেয়েছেন, আর বাকি তিন রাকাত কখন পড়বেন, সূর্য ডোবা কালে, তাই না? তাহলে কি হল, নিষেধ হল, ফরজ নামাজ নিষেধ না। সুতরাং আপনি কারণ ঘটিত নামাজ পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফীহিন্না সালাসু সাআত, সালাসু সাআত মানে তিনটে সময় এমন আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফীহিন্না আও আন নাকবুরা ফীহিন্না মাউতানা, যে সেই সময়ে নামাজ পড়ি মানে নফল নামাজ, অথবা আমাদের মুর্দাকে দাফন করি, সেটা হচ্ছে কি, হেইনা তাতুলু আশ-শামসু, হেইনা তাতুলু আশ-শামসু বাযিগাতান, সূর্য ওঠার সময়ে আর সূর্য মাথার উপরে থাকার সময়ে এবং সূর্য ডোবার সময়ে, এই সময়ে নামাজ নিষেধ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা যখন তোমাদের মধ্যে কেউ দেখালে আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াকউদ আও ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমাদের মধ্যে যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন দুরাকাত নামাজ না পড়ে না বসে। তার মানে হলো যদি বসার ইচ্ছা না থাকে, আপনি যেমন পানি নিলেন বেরিয়ে গেলেন, পানি নেওয়া দরকার ছিল পানিটা নিলেন বেরিয়ে গেলেন, আপনাকে নামাজ পড়তে হবে না। কিন্তু বসার নিয়ত, এই যে আমরা এলাম দর্শে, যদি মসজিদে বসার নিয়ত করি তাহলে তার আগে দুরাকাত নামাজ পড়া কি সুন্নত, দুরাকাত নামাজ পড়তে হবে মসজিদের তাজিমের জন্য। মসজিদের একটা যে নিয়ম আছে সেই নিয়ম পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে হবে। অতএব দুরাকাত নামাজ পড়ে বসা উচিত। আবু কাতাদা বলছেন যে আমি দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন বাইনা জাহরানিয়ান নাস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদের মাঝে বসে আছেন। ফাজালাস্ত, আমিও গিয়ে বসে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, লোকেরাও বসে আছে, আমি মসজিদে এসে আমিও বসে গেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মা মানাআকা আন তারকা রাকাতাইনি ক্বাবলা আন তাজলিস, বসার আগে দুরাকাত নামাজ পড়তে তোমার বাধা কিসের ছিল, দুরাকাত নামাজ কেন পড়লে না? কালা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ রাআইতুকা জালিসান ওয়ান নাসু জুলুস, আমি দেখলাম যে আপনি বসে আছেন, সবাই সমস্ত মানুষ বসে আছে, আর আমি এসে নামাজ পড়ব এটা আমাকে কেমন লাগলো তাই পড়লাম না। কালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, শোনো যখন তোমাদের কেউ মসজিদে আসবে সে যেন দুরাকাত নামাজ না পড়ে না বসে। তার মানে এটা যদিও ওয়াজিব নয় তবুও এটা তাকিদ প্রাপ্ত সুন্নত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন যে মসজিদে এলে এবং বসার নিয়ত থাকলে দুরাকাত নামাজ না পড়ে বসবে না। তবে নিশ্চয়ই এটা জানেন যে তাহিয়াতুল মসজিদের নিয়ত কখন করবেন, যখন আপনার কোন নামাজ নেই, এমন সময়ে এলেন জোহরের সময়, মনে করুন জোহরের সময় যদি আসেন, আপনি বলেন যদি হ্যাঁ আমি তাহিয়াতুল মসজিদ পড়বো দুরাকাত, তারপর চার রাকাত জোহরের সুন্নত পড়বো, চলবে, যদি সময় থাকে সমস্যা নেই। কিন্তু যদি দেরি করে আসেন আর আপনি প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর তাহিয়াতুল মসজিদ পড়তে পড়তেই যদি একামত শুরু হয়ে যায়, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? এটা ক্ষতি হলো। তখন যদি আপনি শুধু জোহরের সুন্নত পড়েন দুরাকাত অথবা চার রাকাত, তারপরে বসেন জামাতের অপেক্ষা করেন, তাহলে আপনার তাহিয়াতুল মসজিদ আলাদা করে দরকার নেই। এখন যদি প্রশ্ন করেন, হুজুর যদি দুরাকাত জোহরের সুন্নত পড়ি তো দুরাকাত জোহরের সুন্নত কি তাহিয়াতুল মসজিদে সওয়াব পাওয়া যাবে? না, সওয়াব আলাদা করে হবে না, সওয়াব আপনাকে তাহিয়াতুল মসজিদ আলাদা করতে হবে, কিন্তু সময় নেই আপনি কি করবেন? সেই সময়ে আপনি তাহিয়াতুল মসজিদে সময় দিতে দেখেন যে সময় সংকীর্ণ আছে, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ না পড়ে ডাইরেক্ট জোহরের সুন্নত পড়েন। অনেক মানুষ আছে মসজিদ ঢুকে জিজ্ঞাসা করে, ইমামকে জিজ্ঞেস করে, মুয়াজ্জিনকে জিজ্ঞেস করে, হ্যাঁ টাইম আছে? আমাদের দেশে তো মাতব্বররা, কি মৌলি সাহেব সময় আছে নাকি বাবা? তার মানে মৌলি সাহেবকে জিজ্ঞেস করা কি দরকার? তুমি যদি ভাবো যে সময় আছে তাহলে দূরে কাজ পড়ো, যদি শূন্যতে সময় না, যেমন তাহিয়াতুল মসজিদ দূরে কাজ পড়ো তাহলে বসো, আর না হয় এমনি বসে যাও, যদি অন্য শূন্যত না থাকে, অন্য নামাজ না থাকে, এমনি বসে যাও। কেউ আবার চোখ দিয়ে এভাবে তাকিয়েই থাকে, তার মানে মুখে বলে না কিন্তু হ্যাঁ দেখছি ইমাম সাহেব ঘুমিয়ে গেল নাকি, মনে করে ইমাম বা মুয়াজ্জিন ঘুমিয়ে গেছে। আর এখানে তো বুঝতেই পাচ্ছেন, আমাদের দেশেও হতে পারে, অন্য মসজিদের আওয়াজ আসে যাদের কোনো টাইম টেবল নেই, ইচ্ছা মতো চালাও গাড়ি গম্বাড়ি গম্বাড়ি, ইচ্ছা মতো কখনো 5 মিনিট আগে কখনো 5 মিনিট পরে, ইচ্ছা মতো যখন তারা নামাজ শুরু হয়ে যায় মাইকে আওয়াজ আসছে, তখন মনে করে কি আমাদের ইমাম ঘুমিয়ে গেছে, কই নামাজ শুরু হয়ে গেল যে, জামে মসজিদে নামাজ পড়ছে যে, তো কি হলো পড়ছে, তো সময় হবে তবে পড়ব। হ্যাঁ ওরা কি সময় বোঝে না? না নিশ্চয়ই বোঝে না, আমাদের প্রত্যেক একটা মসজিদে একটা নিয়ম আছে, কোন মসজিদে 20 মিনিট পরে জামাত শুরু হয়, কোন মসজিদে 15 মিনিট পরে শুরু হয়, কোন মসজিদে 10 মিনিট পরে শুরু হয়। আপনারা জানেন আমাদের বাজারের কাছে একটা মসজিদ আছে, তার নাম হচ্ছে কম্পিউটার মসজিদ। কম্পিউটার মসজিদ কেন? আজানের পর বেশি সময় অপেক্ষা করে না, আল্লাহ তুল নামাজ শুরু হয়ে যায়, তাদের সাথে আমাদের সাথ আছে, বাজারের সাথে সাধারণ মহল্লার কোন সাথ নেই। যাই হোক, এই কিছু লোক আছে যারা এই ধরনের বেকুপি প্রদর্শন করে, যে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, সবাই যদি জিজ্ঞেস করে, হ্যাঁ টাইম বাকি আছে নাকি, টাইম জিজ্ঞেস করার দরকার নেই, তোমার যদি সুন্নত পড়ার ইচ্ছা থাকে, তাহিয়াতুল মসজিদ পড়ার ইচ্ছা থাকে, শুরু করে দাও। যেমনি একামত শুরু হবে, বলে আমার তালা শুরু করলাম, একামত শুরু হলে লাভ কি, লাভ নাই বা হলো, যদি একামত শুরু হয়ে যায় তো নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হয়ে যাও, খালাস, যেটুকু পড়লে সেটুকুই সব পাবে। তবে একটা কথা বলে রাখি, যদি দেখেন এক রাকাত হয়ে গেছে আর এক রাকাত বাকি আছে আর একামত শুরু হয়ে গেল, তাহলে আপনি বাকি এক রাকাতটা হালকা করে পড়ে নেন। আর যদি দেখেন আপনি প্রথম রাকাতেই আছেন আর একামত শুরু হয়ে গেল, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হন, কারণ এটা ওকিমাতে সালাত ফালা সালাত ইল্লাল্লাতি উকিমা, জামাত শুরু হয়ে গেলে, একামত হয়ে গেলে যে নামাজের একামত হচ্ছে সেই নামাজ আপনি পড়বেন, তাহলে সেই নামাজ ছাড়া অন্য নামাজ জায়েজ না, যা আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হয়ে যান। এখন জামাতে আপনি সামিল হবেন, জামাতে সামিল হওয়ার আগে নামাজ ছাড়ার আগে কি সালাম ফেরা লাগবে? মনে করেন নামাজ পড়ছেন, একামত শুরু হয়ে গেল, অনেকে দেখবেন সালাম ফিরছে, সালাম ফিরে তারপর যাবেন, না সালাম ফেরা দরকার নেই, আপনার নামাজই হন্ত সালাম ফিরবেন কেন? কিরাত পড়ছেন কিংবা রুকুতে আছেন ছেড়ে দিয়ে আপনি এমনি শুনে আসবেন, সালাম ফেরা দরকার নেই, জামাতে সামিল হয়ে যাবেন। অতএব ইমাম সাহেবকে এসে আপনার চোখ দিয়েও জিজ্ঞাসা করার দরকার নেই, আর দাঁড়িয়ে থাকারও দরকার নেই, আর মুখ দিয়েও জিজ্ঞাসা করার দরকার নেই। হয় আপনার ইচ্ছা হয় সুন্নত পড়েন, লেগে যান, আর না হয়তো বসে যান, তাই না? বসে যাওয়াটা তো হারাম নয়, যদিও দু রাকাত পড়ে বসা উচিত, কিন্তু যদি কেউ বসে যায় এমন সময় যে সন্দেহ আছে কিংবা কাজ আছে, যদি বসে যায় সেটা তো হারাম না, যে গুনাহ হবে কাবিরা গুনাহ হবে তাও তো না। সুতরাং জামাতের একটা আদব খেয়াল রাখতে হবে, ইমামের একটা সম্মান আছে, মর্যাদা আছে, খেয়াল রাখতে হবে। এলহা মুতাওয়া, নামাজ সময় আছে নাকি? আর আমার দেশে মাতব্বরদের মতো বুঝতেই পাচ্ছেন এমন বেয়াদবি করা ঠিক না। বেশ, মসজিদে প্রবেশ করে সুন্নতে মুয়াক্কাদা পড়তে হলে কি বলেন তাহলে, ওই নামাজ তাহিয়াতুল মসজিদ পড়া দরকার আর থাকছে না। যেমন মসজিদুল হারাম যখন প্রথম প্রবেশ করবেন তখন আগে তাহিয়াতুল পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন নাকি তাওয়াব করবেন? হ্যাঁ, তাওয়াব শুরু করবেন, সেখানে আলাদা করে তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না। আর তাওয়াফের পরেও আপনার তাহিয়াতুল মসজিদ লাগছে না বসার ইচ্ছা থাকলে, যেহেতু তাহিয়াতুল তাওয়াব আছে, খালাস নামাজ হয়ে গেল, তখন আপনি সেখানে বসতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মসজিদে যদি আপনি এমন সময়ে আসেন যে সময়ে আজান চলছে, তাহলে তাহিয়াতুল মসজিদ আপনি কি করবেন? মসজিদ ঢুকে পড়ে বসবেন নাকি আজান শোনার অপেক্ষা করবেন, আজানের জবাব দেবেন? আজানের জবাব দিয়ে তারপরে আপনি তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, যদি অন্য সুন্নত না থাকে, আর থাকলে তো কোনো কথাই নেই। মোট কথা, আজান চলাকালে আপনি সুন্নত পড়বেন না। আর এখন যদি আপনি এমন সময় আসেন যে আজান চলছে আর আপনাকে মসজিদে বসতেই হবে, আর আজানের পরে আর সময় নেই সুন্নত পড়ার, তাহলে কি হবে? তাহলে আপনাকে আজান চলাকালেই সুন্নতটা পড়ে বসতে হবে, বিশেষ করে জুমার দিনে। জুমার যখন খুতবার আজান শুরু হবে, আপনি মসজিদে এলেন, তখন কি করবেন? আজান শুরু হয়েছে, আপনি অপেক্ষা করবেন না, কারণ অপেক্ষা করে আজানের জবাব দেবেন। আর আজান শেষ হয়ে গেলে খুতবা শুরু হয়ে যাবে, খুতবা শোনা ওয়াজিব, আর আপনি নামাজ শুরু করবেন, খুতবা চলাকালে নামাজ নেই, নামাজ পড়া হবে না, খুতবা চলাকালে কথা বলা নিষেধ, তারপরে আপনার সালামের জবাব ইত্যাদি এসব চলবে না, নামাজও চলবে না, খুতবা শুরু হয়ে গেলে নামাজ নেই, ঠিক আছে? এই জন্য আপনি আজান চলাকালে নামাজটা সেরে নিন, তারপরে যদি আজান থাকে বাকি আজানের জবাব দেন, না হয়তো খুতবার জন্য, খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যান, যেহেতু খুতবা শোনা আপনার জন্য জরুরি। আর জুমার আগে যে সুন্নত, জুমার আগে যে তাহিয়াতুল মসজিদ পড়তে হয় জুমার দিনে, সেটাও বেশি জরুরি, কিভাবে সেটা আপনাদেরকে বলবো। আপনারা শুনেছেন যে আমাদের দেশে সাধারণত খুতবা শুরু হয়ে গেলে কোনো নামাজ পড়তে দেয় না, ওরা বলে একটা হাদিস আছে, ইজা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম, ইমাম বের হয়ে গেলে না কোনো নামাজ আছে না কোনো কথা আছে। এটা আমরা মানি না মানি না? আমরাও মানি। হাদিসটা যদিও সহি না, তবুও এর যে মানে সহি, ইমাম বের মানে খুতবা শুরু হয়ে গেলে নামাজও নেই কথাও নেই, নামাজ পড়া যাবে না কথা বলাও যাবে না, এটা আমরাও মানি। কিন্তু কথা হল কি, যদি কোন লোক ওই খুতবা চলাকালে এলো, আজানের পরে এলো, তাহলে তার জন্য এই সময়ে কি করলে, এই সময়ে মসজিদ প্রবেশ করলে ওই তাহিয়াতুল মসজিদ পড়া উচিত হালকা করে, দুরাকাত পড়ে তারপরে বসা উচিত, যদিও খুতবা চলছে। কেন খুতবা শোনাও ওয়াজিব একটু আগেই বললেন, আর এটা তো সুন্নত, তো সুন্নত ফরজ ছেড়ে ওয়াজিব ছেড়ে দিয়ে সুন্নত কেন করব? এটা আমাদের জ্ঞান বলছে উচিত না। ওয়াজিব ছেড়ে দিয়ে সুন্নত ত্যাগ করা, কি বলে আপনার, সুন্নত পালন করা উচিত না। একটা উদাহরণ নেন, দেখবেন আমাদের মসজিদে, বাদশাহ মিয়া আপনারা জানেন, আমাদের মসজিদে যখন আমরা নামাজ পড়ি, জানাজার এলান হয়, জানাজার এলান হলেই যে জামে মসজিদে জানাজা আছে, তখন আমাদের মুয়াজ্জিন টপ করে উঠে গিয়ে জানাজা পড়তে চলে যায়, মসজিদ খোলা, লাইট চলছে, দরজা বন্ধ করতে হবে। আচ্ছা, জানাজার নামাজ পড়াটা কি না হয় মুস্তাহাব, ভালো, ঠিক আছে, আর তোমার জন্য মসজিদটা বন্ধ করা, লাইট বন্ধ করাটা কি, তুমি বেতন খাও, এ চট করে বেরিয়ে গেল, তো তুমি ওয়াজিব ছেড়ে সুন্নত পালন করতে গেলে, মুস্তাহাব পালন করতে গেলে, এটা কেমন হল? এটা তেমন হল যে পাঁচ টাকা লাভের জন্য আপনি দশ টাকাকে ছেড়ে যাচ্ছেন, দু টাকা লাভের জন্য আপনি একশো টাকাকে ছেড়ে যাচ্ছেন, এমন হবে। অতএব জুমার খুতবা চলাকালে যদি কেউ সুন্নত পড়ে তাহলে এরকম হবে নাকি? আমাদের জ্ঞান বলে হ্যাঁ তাই বটে, যেহেতু খুতবা শোনা ওয়াজিব, সুতরাং ওই সময়ে নামাজ পড়া যাবে না। কিন্তু সেই ব্যক্তি, যে ব্যক্তি এক্ষুনি এলো, যে ব্যক্তি যারা মসজিদে আছে, বসে আছে আগে থেকে, তাদের জন্য নামাজ পড়া নিষেধ, কিন্তু যে এক্ষুনি ঢুকছে আর খুতবা চলছে, তার জন্য একটা আলাদা বিধান আছে। সে বিধান দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা জ্ঞান খাটিয়ে আল্লাহ রসুল সাল্লামের দেওয়া আদেশকে রদ করতে পারি না, এটা আমরা তখন জ্ঞান খাটাব না, কারণ যখন হাদিস এসে যাবে তখন না কোনো আক্কেল আলীর আকেলের কথা শুনব, আর না কোনো কিয়াসের কথা শুনব, আর না কোনো সাহাবীর কথা শুনব, কার কথা শুনব, ডাইরেক্ট রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা। আমরা শুনি কি বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম, কাউকে নামাজ না পড়ে বসতে দেখলে খতিবের উচিত তাকে ওই নামাজ পড়তে আদেশ করা। এখন দেখলে খতিব দেখছেন, খুতবা দিচ্ছেন, এক লোক গেলো বসে গেল, খতিবের উচিত এই নামাজ পড়লে তুমি তাহিয়াতুল মসজিদ ওঠো পড়ো। কেন? যেহেতু খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বসে পড়লে তিনি তাকে বললেন, এই তুমি নামাজ পড়েছ, তার মানে ওই দুরাকাত সুন্নত পড়েছ? লোকটা বলল, জি না পড়িনি। তিনি বললেন, ওঠো এবং হালকা করে দুরাকাত পড়ে নাও। হাদিস কোথায় আছে? জয়ীফ হাদিস না, বুখারী মুসলিমের হাদিস। খুতবা চলাকালে এটা কি হলো? তাহলে ব্যতিক্রম, এক্সেপশন, তার মানে আম হুকুম থেকে এটা ব্যতিক্রম। মসজিদে খুতবা চলাকালে কেউ নামাজ পড়তে পারবে না, কিন্তু সেই ব্যক্তি যে খুতবা চলাকালে আজানের পরে আসছে মসজিদে ঢুকছে, তার জন্য বসা উচিত নয় যতক্ষণ না সে দুরাকাত সুন্নত পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন, বলেছেন, ইয়াকুম ইয়াউমুল জুমআ ইজা আরাজুলুন ফাকাল লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাইতা ইয়া ফুলান, এ অমুক, অমুকের নাম কি? সুলাইক আল গাতফানি, সাহাবীর নাম কি? সুলাইক। তো তুমি কি নামাজ পড়েছ? সে বলল, বা তিনি বললেন যে না, কালা কুম ফারকা, ওঠো এবং নামাজ পড়ো, এটা একটা বর্ণনা। অন্য এক বর্ণনা আছে, কুম ফাসাল্লির রাকাতাইন, ওঠো এবং ওই দুই রাকাত পড়ে নাও। কোন দুই রাকাত? তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে নাও। জাবের বলছেন যে এক ব্যক্তি এলো, তার মানে ওই সুলাইক এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার ইয়াউমুল জুমআ, জুমার দিনে মিম্বারের উপর ছিলেন, ইখতুব, খুতবা দিচ্ছিলেন, ফাকালা লাহু আরাকাতা রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়েছো? কালা লা, ফাকালা ইরকাউ, নামাজ দুই রাকাত পড়ে নাও। আর এক হাদিসে আছে যা সুলাইকাল গাতফানি ইয়াউমাল জুমআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাআইদুন আলা মিম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসেছিলেন, ফাকাআদা সুলাইক, সুলাইকও বসে গেলেন, কাবলা আন ইউসাল্লিয়া, দুরাকাত না পড়ে, ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাকাতা রাকাতাইন, তুমি কি দুরাকাত নামাজ পড়েছো? কালা লা, কালা কুম ফারকাআহুমা, ওঠো এবং ওই দুরাকাত নামাজ পড়ে নাও। আরেক বর্ণনায় আছে যে ইয়াক্তু ফাজালাসা ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছেন, ওখানে প্রথমে বলা হলো কি বসেছেন, বসেছিলেন না, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, আসলে খুতবা চলাকালে খুতবা দিচ্ছিলেন, আর সেই সময়ে লোকটি এলো এবং বসে গেল, তার মানে সুলাইক এলেন এবং বসে গেলেন। ফাকালা ইয়া সুলাইক, হে সুলাইক, কুম ফারকা রাকাতাইনি ওয়া তাজাওয়াজ ফীহিমা, এখানে একটা অতিরিক্ত আদেশ যে ওঠো এবং দুরাকাত ওই দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নাও এবং হালকা করে পড়ো, এ নয় যে লম্বা সুরা পড়ব, এ নয় যে লম্বা সিজদা করব, রুকু করব, না, হালকা করে যত তাড়াতাড়ি পড়তে পারো হালকা করে পড়বে। ওয়া তাজাওয়াজ ফীহিমা সুম্মা কাল ইযা জাআ আহাদুকুম ইয়াউমাল জুমআহ, তারপরে তিনি বললেন, শোনো সবাই, যখন তোমাদের মধ্যে কেউ জুমার দিনে এমন অবস্থায় আসবে, ওয়াল ইমাম ইয়াখতুব, সেই সময় ইমাম খুতবা দিচ্ছে, সে যেন হালকা করে সংক্ষেপে দুরাকাত নামাজ পড়ে বসে। তাহলে এই যে হাদিসটা হলো, এটা কার জন্য? শুধু ওই লোকটার জন্য হলো না, সবার জন্য হলো। খেয়াল থাকবে, খেয়াল থাকবে কি বললেন আল্লাহ রাসূল, তুমি ওঠো নামাজ হালকা করে পড়ো। তারপরে সবারই উদ্দেশ্যে বললেন, এটাও মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি মসজিদে আসবে ইমামের খুতবা দেওয়া অবস্থায় সে যেন হালকা করে দুরাকাত নামাজ পড়ে বসে। তার মানে খুতবা শোনার জন্য ডাইরেক্ট বসে না যায়, কি করে, সে যেন দুরাকাত নামাজ হালকা করে পড়ে বসে। সবাই, সবারই জন্য এটা নির্দেশ। এখন সমস্যা হলো, যারা এই হাদিসগুলো মানে না, যারা মজহাব মানে, তাদের মতে খুতবা চলাকালে নামাজ পড়াই যাবে না, কোন ব্যতিক্রম নেই এই হাদিসগুলো। না, ও হাদিস আছে ঠিকই, কিন্তু আসলে লোকটা গরিব ছিল, কোন কোন বর্ণনায় আছে রাসুল হাইয়া, তার মানে এই ছেঁড়াফাটা কাপড় পরেছিল, এই জন্য রাসুল্লাহ সাল্লামের ইচ্ছা ছিল যে উঠে দুরাকাত নামাজ পড়ুক, সবাই দেখুক যে লোকটা কত গরিব, যাতে করে নামাজের পরে ওকে সদকা করে। বুঝতে পারলেন, যখন হাদিস মানব না তখন অনেক ধানাই ফানাই করা যায় বিভিন্ন রকম, ওই যে বলা যায় না, যখন যে হাদিস আমাদের মজহাবের বিরোধী হবে সেটা হয় মানসুখ আর না হয় ব্যাখ্যেয়, তার ব্যাখ্যা করা হবে, এই যে ব্যাখ্যা। তো হলো কি, যে লোকটা ছেঁড়া ফাটা কাপড়, গরিব মানুষ দেখাবার জন্য আল্লাহ রাসূল, যার লোকটা যখন এলেন তখন কেউ দেখতে পেল না, যখন নামাজ পড়তে হুকুম করলেন তখন সবাই দেখবে। কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শুধু এই লোকটার জন্য নামাজ ছিল না, কারণ কি বলা হয়েছে, যে তোমাদের মধ্যে কেউ, এটা মানে কি সবারই জন্য, শুধু এই লোকটার জন্য না। সুতরাং এই কথা বলা ভুল। আবু সাইদ খুদরি হাদিস শোনেন, তিনি জুমার দিনে মসজিদে এলেন, সেই সময়ে ইমাম খুতবা দিচ্ছিলেন, তখন ইমাম ছিলেন কে, মারওয়ান। আপনারা জানেন যে প্রথম প্রথম যিনি ইমাম তিনি কে, সব ইমাম, তার মানে যিনি খলিফা তিনি খুতবা দেন। আমাদের দেশের রাজনীতির মতো মোল্লাতন্ত্র আলাদা, মোল্লাদের ব্যবস্থা আলাদা, মসজিদের ইমাম আলাদা আর রাজনীতির ইমাম আলাদা, এটা ছিল না। যিনি দেশের প্রধান ইমাম তিনি মসজিদের ইমাম। মারওয়ান ছিলেন তখন কি, তখন ইমাম ছিলেন, তখন রাজা ছিলেন বা তখন নেতা ছিলেন, তিনি খুতবা দিচ্ছিলেন। আর আবু সাঈদ খুদরি সাহাবি, তিনি গভর্নর ছিলেন আর কি, মদিনার গভর্নর, তো মসজিদে প্রবেশ করলেন, তখন ওর যে ওই যে আপনার সরকারি থাকে না, কি বলবে, আপনার সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি যারা থাকে, আপনারা দেখেছেন কাবা শরীফে নামাজ পড়তে দেখেছেন, কিছু ফোর্স দাঁড়িয়ে থাকে, তারা নামাজ পড়ে না, তারা কিন্তু বন্দুক হাতে কিসের জন্য দাঁড়িয়ে থাকে, নিরাপত্তার জন্য, যদি এই সময় কেউ কিছু করে। মসজিদে নববীতেও দেখবেন তারা পড়ে নামাজ পড়ে না, জামাত চলাকালে নামাজ পড়ে না, বিশেষ করে আমির থাকলে, যদি কোনো আমির আসে তার চারপাশে পুলিশ থাকে, তারা নামাজ পড়ে না। তো এখানে যে সিকিউরিটি ফোর্স ছিল তারা আবু সাইদকে কি করতে বললেন, বসতে বললেন, খুতবা চলছে তুমি আপনি বসে যান, খুতবা চলছে আপনি বসে যান। যেমন আমাদের দেশে পাঞ্জাবি টানে কেউ, কেউ ইমুখে তাকায়, লাল বাতি জ্বালি দেয় কোথাও, তার মানে কি খালাস আজান হয়ে গেছে, খুতবা চলছে আর নামাজ পড়া যাবে না। তো এখানে সিকিউরিটি ফোর্স বললেন, বলল কি আবু সাইদ খুদরিকে যে আপনি বসে যান, কিন্তু ফা আবা হাত্তা সাল্লা, তিনি অস্বীকার করলেন বসতে, দু রাকাত নামাজ পড়লেন। ফালাম্মান সারাফা আতাইনাহু, নামাজের পর আমরা, যারা বর্ণনা করছেন তারা বলছেন যে আমরা আবু সাইদের কাছে এলাম, ফাকুলনা রাহিমাকাল্লাহ ইনকাদুলা ইয়াকাউ বিক, আল্লাহ আপনাকে রহম করুক, ওরা তো আপনার অপমান করত, ওরা আপনাকে নামাজ পড়তে নিষেধ করছিল, আপনি শুনছিলেন না, ওরা তো আপনার অপমান করত। ফাকালা মা কুনতুলি আতরকাহুমা, আমি সেই দুই রাকাত নামাজ ছাড়তে চাইনি, বাদা শাইইন রাআইতুহু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আল্লাহ রসুল সাল্লামকে এই দুই রাকাত নামাজ পড়তে আদেশ করতে দেখেছি, আমি দেখেছি রসুল সাল্লাম এই দুই রাকাত নামাজ পড়তে আদেশ করতেন, তাই আমি খুতবা চলাকালে দুই রাকাত পড়লাম, যদিও উনি আমির আর ওনার ফোর্স আমাকে নিষেধ করছে, আমি এই জন্যই মানলাম না, তার কারণ সাহাবীর একটা কি আছে, দাপ আছে আলাদা। তাহলে বুঝলেন এইরকম কথা বলা যাবে কি, লোকটা গরিব ছিল তাই না, সাহাবি দেখেন সে তিনি পড়ছেন, তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে দেখেছি দুরকার নামাজ পড়ার জন্য, তাই আমি পড়লাম, আমি সিকিউরিটি ফোর্সের কথাও মানলাম না। তারপরে তিনি হাদিসটা বললেন যে সুম্মা যাকারা নারাজুলান জা আয়ামুল জুম্মা ফি হাইআতিন বাজ্জা, এই যে আমি একবার নামাজ পড়ছিলাম জুমার সময়ে, খুতবার সময়ে এক লোক একদম আলু থালু বেশে বা মানে এই বেশে আর কি বলে আপনার ছেঁড়া ফাটা গরিবী বেশে, দারিদ্রের বেশে লোকটা এলো, আর সে লোকটা কে, সুলাইক আল গাতফানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ফা আমারাহু ফাসাল্লা রাকাতাইনি, তাকে আদেশ করলেন, সে দু রাকাত নামাজ পড়েছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে নামাজ পড়ার, যে খুতবা চলাকালে নামাজ পড়ার বিধানটা ওই ব্যক্তির জন্য খাস ছিল না। এখন আবার ওরা আর একটা ধানাই ফানাই বলে, ওই সময় আল্লাহ রসুল সাল্লাম সময় দিয়েছিলেন, আদেশ করলেন ওঠো এবং দু রাকাত নামাজ পড়ো, বাস খুতবা বন্ধ করে দিলেন, লোকটা নামাজ পড়া হয়ে গেলে তারপর খুতবা চালু করলেন। এ কথা কোথায় আছে, এ কথা কোথায় আছে? আবু সাইদ খুদি নিজে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ইয়াউমুল জুমআ ফাআমারাহু ফাসাল্লা রাকাতাইনি ওয়ান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুব, আল্লাহ রাসূলের খুতবা চলাকালে সে উঠে দু রাকাত নামাজ পড়ল। তাহলে এখানে এই কথাও এ ধানায় পানাই করাও ঠিক না যে আল্লাহ রাসূল খুতবা বন্ধ রেখেছিলেন, বরং খুতবা চালু ছিল আর লোকটা নামাজ পড়ছিল বা সাহাবি নামাজ পড়ছিল। যদি এরকমই হয় যে কেউ এলো তাকে সময় দেওয়ার জন্য দু রাকাত নামাজ পড়ার সময় দেওয়ার জন্য খুতবা বন্ধ করে দেন, তারপর দু মিনিট পর আবার একজন কে এলো, তাহলে খুতবা বন্ধই রাখে। এখন আমাদের অবস্থা কি দেখেছেন, সব সময় লোক প্রায় খুতবা শেষ হয়ে আছে তবুও লোক আসছে, তাহলে কখন খুতবা দেবেন আপনি, এর জন্য অপেক্ষা করবো, ওর জন্য অপেক্ষা করবো, না এরকম কথা না, অপেক্ষা করা যাবে না, খতিব খুতবা চালু রাখবেন, আর যে ওই অবস্থায় আসবে সে দু রাকাত হালকা করে পড়ে বসে যাবে। সুতরাং এটাই হচ্ছে বিধান। ইমাম ইবনে খুজাইমা এই কথাও রদ করেছেন যে এগুলো কথাগুলো ঠিক না, যে সে লোকটা গরিব ছিল তাকে দেখাবার জন্য নামাজ পড়তে আদেশ করেছেন, এসব কথা ঠিক না, কিন্তু যারা হাদিস মানে না তারা এইরকম অপব্যাখ্যা করে থাকে। তাহলে বোঝা গেল কি, সবারই জন্য বিধান, সেটা হলো কি, সর্বকালের জন্য বিধান দেওয়া হলো, কেয়ামত পর্যন্ত বিধান থাকবে, যে ব্যক্তি মসজিদে আসবে তাহিয়াতুল মসজিদ পড়বে, খুতবা চলাকালেও হালকা করে পড়বে এবং তারপর বসে যাবে। বলা বাহুল্য, খুতবা শুরু হলে লাল বাতি জ্বেলে দেওয়া, অথবা কাউকে ওই দুই রাকাত নামাজ পড়তে দেখে চোখ লাল করা, অথবা তার জামা ধরে টান দেওয়া, অথবা খতিব সাহেবের মানা করা, সুন্নাত বিরোধী কাজ তথা বিদাত জায়েজ না। প্রকাশ থাকে যে আজানের উত্তর দেওয়া মুস্তাহাব আর খুতবা শোনা ওয়াজিব, সুতরাং আজানের সময় পার হয়ে খুতবা শুরু হলে নামাজ পড়া বৈধ নয়, পক্ষান্তরে তাহিয়াতুল মসজিদ ওয়াজিব না হলেও ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা আদেশ পালন করা জরুরি। এখানে আক্কেলের চাকা ঘর্ণয় মান না, আকেলের চাকা চলবে না, আকেল খাটিয়ে আপনি বলবেন না যে খুতবা শোনা ওয়াজিব, নামাজ পড়া সুন্নত, তাতে সুন্নত বাদ দিয়ে, ওয়াজিব বাদ দিয়ে আমি সুন্নত পালন করব কি করে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আদেশ আসে সেখানে আমরা নিজেদের জ্ঞান ঘাটাতে পারি না, উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাসও নয় কিচ্ছু না, আমভাবে সবারই জন্য বলেছেন, তখন আমাদেরও এই তাহিয়াতুল মসজিদ খুতবা চলাকালে পরে নেওয়া উচিত, তবে হালকা করে, আর এর থেকে বেশি দু রাকাতের বেশিও পড়া যাবে না। যে কাবলাল জুমা সুন্নত পূর্ব তাহলে যদি জায়েজ হয় না, শুধু এই দুই রাকাত নামাজ জায়েজ, অন্য নামাজ জায়েজ না। তেমনি আমরা এ কথাও শুনলাম যে মসজিদে যখনই আসব এবং বসার ইচ্ছা করব তখন কোন সময় দেখব না, যে কোনো সময় হোক, সব সময়ের জন্য আমরা দু রাকাত নামাজ পড়ে তারপরে বসব। এখন তবে এ কথা আপনারা জেনে রাখবেন যে ওয়াজিব না, কিন্তু পড়া উচিত, পড়লে সওয়াব আছে। আল্লাহ রাসূল বিশেষ করে জুমার খুতবা চলাকালে আদেশ দিয়েছেন, সেহেতু আমাদের আর এদিক ধানাই ফানাই না করে আমাদের এই হাদিস মেনে চলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা তাহিয়াতুল মসজিদ ঠিক মতো, মানে মসজিদ সালামী নামাজ, মসজিদে আসার পর যে মসজিদের জন্য খাস নামাজ পড়ার আদেশ আমাদেরকে করা হয়েছে বা সুন্নত করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।